الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن، ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان، ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله تواب رحيم. جابتي حمد سنا جابتي وبشانك شغارد هنا مهن الله رب العالمين الجنة جنيا مدر كي مهرباني كوري أسكري جماعت شكل كي أكتري تها توفيق دان كوري چن اللهم آمين. جابتي ودرود صلاة شئين وبرشانه যিনি পৃথিবীর বুকে একটি দৃষ্টান্তমূলক সমাজ ব্যবস্থা কায়েম করার সর্বোত্তম আদর্শ আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন, সেই মহানবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই যাবতীয় দরুদ ও সালাত। পৃথিবীর সকল মানুষ এক আদম ও হাওয়ার সন্তান, সেদিক দিয়ে সবাই ভাই ভাই। আদর্শিকভাবে পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত, মুমিনুন তাকী ও ফাজিরুন শাকী, হয় সে আল্লাহ ভীরু ইমানদার অথবা আল্লাহ দ্রোহী হতভাগা। একদল জান্নাতের জন্য সৃষ্টি, একদল জাহান্নামের জন্য সৃষ্টি। আল্লাহ পাক বলছেন ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর, কিন্তু এদেরকে বাহ্যিকভাবে চেনা যায় না, কে জান্নাতে কে জাহান্নামে, ফতোয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। যাতে মানুষ সবাই জান্নাতি হয় সেজন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে আল্লাহর বাণী আমাদেরকে শুনিয়েছেন কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে গেলে যাওয়া যাবে না। এই পথ আমাদেরকে তাঁরা বাতলিয়ে দিয়ে গেছেন, যারা তাদের অনুসারী হবে, যারা তাদের কথা শুনে সেই পথ অবলম্বন করবে, সেটাই হলো সিরাতে মুস্তাকিম, সরল পথ, অর্থাৎ জান্নাতের পথ। আর যারা বাঁকা পথ তালাশ করবে, নিজস্ব যুক্তিতর্ক দিয়ে আল্লাহর বিধানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, তারা জাহান্নামের দিকে চলে যাবে। এর মাঝখানে কোনো রাস্তা নাই, হয় জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা, মাঝখানে কোনো রাস্তা নাই। এই বাছাই করার দায়িত্ব আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, তাকে জ্ঞান দান করেছেন। এই জ্ঞানেরই পরীক্ষা হয় আমাদের, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দরতম আমল করবে এটাকে পরীক্ষা করার জন্যই আমি তোমাদের মধ্যে হায়াত ও মৌত সৃষ্টি করেছি। আমাদের এখন বেঁচে আছি, মৌত আমাদের সামনে আছে, মৌত আসার আগেই আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন, দেখি তোমরা কোন পথে যাও। এই পরীক্ষায় শুধু আল্লাহ মানুষকে নেবেন, অন্যদের না, কারণ মানুষকে আল্লাহ পাক জ্ঞান সম্পদ দান করেছেন। এখানে গিয়ে মুসলিম উম্মাকে পৃথক করে নিয়ে আল্লাহ পাক তাদের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরা হুজুরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারমূলক একটি সূরা। হুজরাত অর্থ হল কক্ষ সমূহ, হুজরা বললে আমরা পীর সাহেবদের হুজরাকে হুজরা বলি, কামরা, এটা বহু বচন হুজরাত। ঘটনাটা খুবই একটা ছোট্ট ঘটনার উপরে ভিত্তি করে এই সুরাটা এসছে। কিছু লোক আদব লিহাজ অত বোঝে না, গ্রাম থেকে এসে আল্লাহ রসুলকে ডাকাটাই শুরু করছে। তিনি তখন একটু বিশ্রাম নিচ্ছিলেন, তিনি আশুক বেরে তখন না কথা বল, তেনা ওদের আর তর্স হচ্ছে না, ভাবখানা এই রসুল অলওয়েজ আমাদের সামনে স্ট্যান্ড বাই থাকবেন, যিনি যখন আসবেন কথা বলে চলে যাবেন, ওনার কাজই হলো মানুষের সাথে দেখা করা, কথাবার্তা ইত্যাদি, তার কোনো মানবীয় তাকিদ থাকবে না, ভাবখানা এই। আল্লাহ রসুল ওই সময় মসজিদ নববীতে ছিলেন না, বাইরেও ছিলেন না, ঘরে ছিলেন। ও দরজার বাইরে থেকে এসে চিৎকার দেওয়া শুরু করেছে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, অখরজ অখরজ, বেরো বেরো। আমরা তো কারোর নাম ধরে ডাকি না, কিছু একটা সম্বোধন আমরা করি, হয় স্যার বলি না হুজুর বলি না ভাই বলি, ওসব কোনো কারবার নেই, শুধু ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, এই বেরো বেরো। বাপরে, ও যেন বড় চাকর, আল্লাহ নবী মনে কষ্ট পাইছেন, কিন্তু উনি জানেন তো মূর্খ, ওরা তো বলবেই, এটা আল্লাহ কিন্তু বরদাস্ত করেন নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে, যদি তোমরা আমার নবী ঘরে বের হওয়ার পরে কথা বলতে লাকা না খায়রান লাহুম, তাহলে তোমার জন্য এটা উত্তম হতো, তোমরা ভুল করেছ, খবরদার পরবর্তী কাজ করো না। এইখান থেকে শুরু হয়েছে পুরো সূরাটা, এই 14-15 আয়াত এখানে আসছে, সবগুলো সিরফ নসিহাতমূলক, কিভাবে একটা সুন্দর ইসলামী সমাজ গড়বে তার দিক নির্দেশনা একটার পর একটা এসছে, অনেকগুলো আয়াত আছে। এর পরবর্তী যতগুলো দোষ মানুষের মধ্যে আছে সবগুলো উল্লেখ করে করে আল্লাহ একটা একটা বলেছে। বড় দোষ হল আমাদের এই যে যাই বললো তাই বিশ্বাস করা, যাচ্ছে এ বাসায় নাই, এর উপরে দুনিয়া চলছে এখন, আর এইটা এখন ঢুকেছে ফেসবুকে, সারা দুনিয়া হয়ে যাচ্ছে। এখানে বিষয়টা কথা বললে না, ভাবছেন গোপন আছে, গোপন টোপন কারবার নাই, এখন সবই জাহেরি, আল্লাহ তো ধরবে। তো মানুষ তো একবার দেখছে সেই ইয়েলম গ্যাবের মালিক হয়ে যাওয়ার অবস্থা দাঁড়াইছে, এখানে কি বললেন খাসখুস করে সঙ্গে যাচ্ছে ফেসবুকে, চলে যাচ্ছে সারা পৃথিবী হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, আপনি হয়তো আপনার খবরই রাখেন না। আধুনিক প্রযুক্তি এমনভাবে মানুষকে প্রচারিত করছে, ভালোটাও প্রচার হয় মন্দটাও প্রচার হয়, ফলে একটা নষ্ট পৃথিবী হয়ে যাচ্ছে দিন দিন। আর এই নষ্টামের মূলে হয়ে যাচ্ছে এদেশের সব দেশেরই যুব সমাজ, কারণ তাদের এই যৌবনটা আল্লাহ পাক দিয়েছেন নেকির কাজে ব্যয় করার জন্য, আর এটা হয়ে যাচ্ছে এখন শয়তানের কাজে ব্যয়, আর এটা পিছনে কাজ করে শয়তান উস্কে দেয় সবসময়। আর ওরা যেহেতু এখন সব কিছু নতুন ভালোবাসে, কিছু একটা মিথ্যা হোক আর সত্য হোক, কিছু শুনলেই যেটা মনে মনে ভালো লাগে বাস দেনান দেয়। আর এটা তো সবাই আমরা জানি, আল ইনসান হারিসুন ফিমা মনে, যেটা নিষিদ্ধ করা হয়, অর্থাৎ নিষিদ্ধ বস্তুর দিকে মানুষের একটা প্রবণতা আছে, ফলে একটা খারাপ কথা শুনলেই সঙ্গে সঙ্গে সেটা রিয়াকশন হয়ে যায়, একটা ভালো কথা শুনলে কিন্তু কেউ প্রচার করে না, আর খারাপটা খুব দ্রুত প্রচার করে। এই জন্য এরপরে আল্লাহাক আয়াত নাজিল করছেন, ইয়া দেখো, এগুলো আজকে ওই বিষয়ে বলবো না, যে যখন তোমাদেরকে কোনো খবর পৌঁছে ইনজায়কুম ফাসকুম বিনাবাইন ফাতাবাইন, তোমরা যাচাই বাছাই করো, কে যাচাই বাছাই করে, তার আগেই তো ফেসবুকে যাওয়া সারা, তাই না অবস্থা, এই দুনিয়া হয়েছে এরকম। এজন্য আল্লাহ রাসূল একটা মূল্যতিমূলক হাদিস বলে দিয়েছেন, কাফাবিল মারি কাযবানি ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই বলে, এটা হলে এক লোক একটা মানুষকে মিথ্যাবাদী বলা এটাই যথেষ্ট। আমাদের যত মিডিয়া আছে পৃথিবীতে এখন, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, সম্পূর্ণ মিডিয়াটাই একেবারে পচিয়ে দূষিত ধ্বংস হয়ে গেছে, ওর মধ্যে কিছু ভালো আছে, এজন্য আমরা হয়তো পড়ি, কিন্তু ভালো মতো যাচাই করার ক্ষমতা কজন? সেদিন সরকার একজন অত্যন্ত উচ্চ পদস্থ গোয়েন্দা সংস্থার লোক একজন আসছিল আমার অফিসে, তাই ভাবলাম এখানে বলে দিলে হয়তো প্রধানমন্ত্রীর কানা যাবে, এই জন্য কথাটা বললাম, নাহলে খুব বলতাম না। বললাম ভাই আপনারা তো যে জায়গায় বসে আছেন, আপনাদের কেমন একটা হিসাব দেওয়াই বিপদ হবে। তো স্যার কি করব, আপনারা যদি অসহায় হন তাহলে আমরা কার কাছে সাহায্য চাইব? এই আমার সামনে দেখেন টেবিলে দুটা পত্রিকা আছে, এই পত্রিকায় একই খবর আপনি এক কায়দায় পড়বেন, আর এই পত্রিকায় একই খবর আর এক কায়দায় পড়বেন। আমরা কোনটাকে বিশ্বাস করব? একজন লোক তো দুটা তিনটা পত্রিকা কেনে না, তো একটাই কেনে সাধারণত, যে যে পত্রিকা পড়ে সে সেই লাইটে তার দিন দুনিয়া চালায়, বাজারে গেলে সেই গল্প করে, বাড়িতে গিয়েও সেই গল্প করে, আজকে পত্রিকা দেখলাম। যদি বলে কোন পত্রিকা, তখন কিন্তু তারা চেতনা সম্পন্ন লোক তারা বুঝতে পারে যে এই পত্রিকা পাঠক যা নিশ্চয় ও এই মাইন্ডের লোক। চার পাঁচটা পত্রিকা না পড়লে একটা সঠিক খবর যাচাই করা খুব সমস্যা এ যুগে। তো বলতে স্যার আমাদের করার নেই, এদের এতই ক্ষমতা, ওরা যা লেখে ওটাই জানো। আমাদের ভালো, আমরা তো সব দেখেছি, হঠাৎ করে সেদিন পিছনের কিছু বাইন্ডিং করা খবর পেলাম আমার বাসাতে, উপরে বড় হেডলাইন, ডক্টর গালিবের ফাঁসি চাই। বারে আমরা ফাঁসি চাইলে কবে, এ তো আমি জানতাম না। বাহ, বিশাল মিছিল হচ্ছে বগুড়া ধুনটে, এটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের পক্ষ থেকে, জানা নেই শোনা নেই, আগে ফাঁসি দেওয়া শেষ। এ কোন দেশে বাস করছি, এরাই হলো দেশের শাসক, এদেরকে ভোট দিয়ে দিয়ে আমরা জান্নাত আশা করি, কি দুনিয়া বাস করছি। যাক, একটা উদাহরণস্বরূপ বললাম, আপনারা তো বহুত ফাঁসি দিয়েছেন আমাকে তো পাঁচ সাল থেকে, এখন তো দেওয়ার তালে আছেন বোধ হয়, যত পারেন দেন ফাঁসি, কিন্তু ফাঁসি দেবে আসমান থেকে হয়, দুনিয়াতে ফাঁসি হয় না। কথা বলে ফাঁসির ফয়সলা আসমানে হয়, দুনিয়াতে এগুলো হয় না, যতই লাফালাফি করেন আপনারা, ওগুলো বিশ্বাস আমরা করি না। ফাঁসেক কোন কথা বললে যাচাই করেন, এটি হল আল্লাহর নির্দেশ, যারা যাচাই বাছাই করবে না তারা কিন্তু সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে। এরপরে ইসলামী সমাজের রূপরেখা কেমন হবে, মানুষ তো মারামারি করবেই, স্বাভাবিক, মানুষের প্রবণতা এটা। যদি মুমিনদের দুই দল তোমরা লড়াই করো তাহলে আপসে ইসলাহ করে নাও, যদি জিত করো, ইসলাহ যে করতে চায় না তার বিরুদ্ধে তোমরা লড়াই করো যাতে ও ইসলাহ করতে বাধ্য হয়, যখন সে নরম হবে ফাইন আদলু, তখন ন্যায় বিচারের সঙ্গে তাদের মধ্যে মীমাংসা করে দাও, অত্তাকুল্লাহ, তখন আল্লাহকে ভয় করে মীমাংসা করার সময়। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুক্সিতিন, এইবারে বলা হচ্ছে মুমিনদের সম্পর্কে, ইন্নাল মুমিনুনা ইখওয়া, মুমিন সম্প্রদায় পরস্পর ভাই ভাই, ফাসলুহু বাইনা আখওয়াইকুম, গোলমাল তো লাগবেই, মানুষ তো আমরা, অতএব তাদের মধ্যে ইসলাহ করো, অত্তাকুল্লাহ, সবসময় আল্লাহকে ভয় করো, বাদী বিবাদী উভয় পক্ষই আল্লাহকে ভয় করতে হবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে ইমানদাররা, কোন দলকে ঠাট্টা করো না, অমুক দল ভালো, আমার দল ভালো, অমুক দল খারাপ, এই যে পরস্পরের ঠাট্টা বিদ্রুপ করা, এ কাজটা করো না। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তারা তোমার চাইতে উত্তম, একটা দল দিলে সবাই খারাপ হয় না, কেউ কেউ খারাপ হতে পারে, আপনি যে দলকে খারাপ ভাবছেন দেখবেন তার মধ্যে এমন কিছু ভালো মানুষ আছে যে আপনি তার জুতাবার যোগ্যতা রাখেন না, হয়তো আপনি তাকে চিনেন না, বহু ভালো মানুষ আছে দুনিয়াতে। বলে নিসা উম্মিন নিসা ইন হাত্তা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোন মহিলা কোন মহিলাকে গালি দিও না, হতে পারে তোমার চাইতে ওই মহিলাদের মধ্যে অত্যন্ত উত্তম কোন মহিলা থাকতে হতে পারেন। ইতিহাস বলতে গেলে বহু কিছু মনে আসে, কিন্তু এখন তো বলার সময় না, খদ্দত এটা। ছোট্ট একটা ছোট্ট ঘটনা শুনে রেখে দেন, আমরা তো কাফের তো ফিনারে জাহান খালেদিনে ফিয়া ফতোয়া দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ, আল্লাহ বিচার কি বিচার করেন তিনি ভালো জানেন। আমরা তো ইতিহাস দেখতে পাচ্ছি আল্লাহর রসুলকে হিজরতের সে সংকট নয় রাত্রিতে, যেখানে আল্লাহ রসুলের মাথা এনে দিতে পারলে বা মৃত্যু দেহ এনে দিতে পারলে একশো উট পাবার ঘোষণা সেখানে, সেই সময় কাফেরদেরই একজন ব্যক্তি, তার নাম আবার আবদুল্লাহ, তিনি আল্লাহ রসুলকে ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ, এটা কি ইতিহাস? এটাই বাস্তব ইতিহাস। অতএব কাফের বলি আপনি জাহান্নামে পাঠিয়ে দিবেন, ওটা আল্লাহ ছেড়ে দেন, কাউকে জাহান্নামে পাঠাবেন না, ওটা আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ কাকে কি বিচার করবে তিনি ভালো জানেন। এক আবদুল্লাহ আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছে হিজরতের রাত্রিতে, আর এক আবদুল্লাহ ওহদের ময়দানে আল্লাহ রসুলের মুখে পাথর মেরে দাঁত ভেঙে দিচ্ছে, দুটাই আবদুল্লাহ। অতএব অত সহজে কাউকে ফতোয়া দেওয়া যাবে না, আমরা যে কে জান্নাত যাবো আল্লাহ ভালো জানে। আমরা আমাদের আকিদা আমলটা শুদ্ধ করব, এটুকুই আমাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। সারা জীবন দিনের পরে আমল করেও দেখবেন মৃত্যুর সময় সে কুফরি পড়লো, এরকম তো হতে পারে। আল্লাহ নবী চাচা আবু তালেব করেন নাই, তিনি কত কষ্ট করেছেন আল্লাহ রসুলের জন্য। অথচ ইহুদি ও সাইরিম ওহদুদ্দিন যেদিন তাকে তার নেতা সাদ বিন মুআজ বলল, হে আমার কম বনু আব্দুদ্দার বিন আশহাল এসো আমার কাছে, কি আমি তোমাদের কেমন নেতা বলো তো? বলে আপনি উত্তম নেতা এবং উত্তম পিতার সন্তান, আমি কি তোমাদের পরে কোন রকম অন্যায় বা জুলুম করি? না, কখনোই করেন নাই। যদি তোমরা আমার পরে ভালোবাসা থাকে তাহলে আমি নির্দেশ দিচ্ছি সন্ধ্যার মধ্যে সবাই মুসলমান হয়ে যাও। হতভম্ব হয়ে গেল রাই, কি বলে নেতা? বলে কোনো ব্যাখ্যা নাই, আমার নির্দেশ সন্ধ্যার হওয়ার আগেই সব মুসলমান হয়ে যাও। সবাই মুসলমান, নারী পুরুষ সব মুসলমান হয়ে গেল, একটা যুবক কালে হয় নাই। তরুণদের কথা বললাম না, তরুণরা সাধারণত একটু তেজি বেশি হয় তো। বলে কি বাপ দাদা চৌদ্দশ করলো আর ওই বললেন হয়ে গেল ধর্ম ত্যাগ করব, করেনি, চলে গেল এইভাবে। প্রায় তিন বছর ওহদের যুদ্ধে এসে গেছে, আল্লাহ রসুল ওহদের ময়দানে চলে গেছেন, 300 মোনাফেক ব্যাক করে চলে আসছে ওহদের কাছাকাছি পৌঁছে, আল্লাহ পাক হেদায়াত করেছেন ওই যুবকটাকে। তো মনে কি ধাক্কা দিল, আরে আল্লাহর নবী, নিঃসন্দেহ উনি নবী, যদিও আমি বিশ্বাস করি নাই কিন্তু আসলে দেখছি উনি নবী, উনি যাচ্ছেন জিহাদে আর আমি ঘরে বসে থাকবো। মনে মনে ধাক্কা দিয়ে চলে গেল সরাসরি, নিজে নিজে ইসলাম কবুল করেছে। আল্লাহ, কেউ বলছেন আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছেছিল, কেউ বলছে আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়নি, এমনিতেই কলমা পড়ে জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদ করেছেন, তীর লেগে পড়ে গেছেন, এখন লাশ গণনা করার সময় ওরই গোত্রের একজন লোক কাছে গিয়ে দেখে, যে ওসাইরিম এখানে, ও তো ইসলামের বিরুদ্ধে ছিল, এখানে কেন ওর লাশ? মুখটা এখনো ফুদি দেখা যায়, ও নিঃশ্বাস চলছে। ওসাইরিম পরিচিত এক বন্ধু, তুমি কি তোমার মানে জাতিগত মেজাজ নিয়ে এখানে যুদ্ধ করতে এসছো যে তোমার বংশের গৌরব বাড়বে এই জন্য, নাকি আল্লাহ দিনের স্বার্থে তুমি জিহাদ করতে এসেছো? ফি মহাব্বতুল্লাহ ওয়া রাসূলিহি, আমি এসেছি আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত থেকে এসেছি। তুমি ইসলাম কবুল করেছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৃত্যুর আগে কলমা পড়ে গেল। এবার এনে তার বংশের লোকরা বলছে, হে আল্লাহ রসুল, আমাদের ছেলে ও সাইরেম মরতে মরতে একথা বলে গেছে, ও কি জান্নাত পাবে? আল্লাহ রসুল বলছেন, ইন্নাহু লামিন আহলিল জান্নাহ, অবশ্যই সে জান্নাতের অধিবাসী। আমেলা কালিলান ওয়া উজিরা কাসীরান, অল্প আমল করল অথচ নেকি অনেক অনেক গুণ বেশি পেয়ে গেল। লাম ইউসাল্লি সিজদাতান কত্ত, একটা সিজদাও সে আল্লাহর জন্য দেয়নি, অথচ তোমাদের বহু আগেই সে জান্নাতে চলে গেল। অথচ এই আল্লাহর রসুলের হাতে বায়াত করে ইসলাম কবুল করছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেটা 300 প্রকাশ্য মুসলিমকে সাথে করে নিয়ে ব্যাক করে চলে এলো ওই ওহদের ময়দান থেকে। সে পাঁচক্ত সালাত আল্লাহ রসুলের পিছনে পড়ে, সে ওহী নাজিল হওয়ার দৃশ্য দেখেছে, সব জানে, সব দিন রাত আল্লাহ রসুলের হাদিস শোনে, তার অন্তরে কিন্তু দাগ কাটেনি। আর ওই ছেলের কাছে আল্লাহ নবী কোনো কথা বলেননি, কেন? ও তো কাফের সামনে আসে না। তাহলে খায়বারের যুদ্ধে গেছেন আল্লাহ রসুল, হঠাৎ করে একজন বুদ্ধু বেদিন মানে যারা আপনার দুম্বা চড়ায় সাক্ষাৎ এসে বলছে, আপনি কি আল্লাহর রসুল আখির জামানের নবী? বলে হ্যাঁ। আপনি কি দাওয়াত দেন মানুষের কাছে? আমি বলি মানুষকে যে তোমরা আল্লাহর পথে চলো, তোমরা এই এই কাজ করলে জান্নাত পাবে, এই এই কাজ করলে জাহান্নাম পাবে, তোমরা জান্নাতের পথে এগিয়ে চলো। আমি তো আপনার কথা শুনেছি, আপনি যদি সেই নবী হন তো আমি অবশ্যই ইসলাম কবুল করলাম, তবে একটা শর্ত, আমাকে হিজরত করার সুযোগ দিতে আমার সঙ্গে যে দুম্বার পাল আছে এ তো মালিকের দুম্বা, আমি এই দুম্বা নিয়ে মালিক কাছে গেলে আমাকে আর আসতে দিবে না, তো এখন দুম্বা আমি কার কাছে রাখবো আপনি আমাকে বলে দিন। আল্লাহ রসুল তখন বললেন তোমার দুম্বা তোমার মালিকের কাছেই যাবে, বিসমিল্লাহ বলে কি দোয়া করে দিলেন, দুম্বাগুলো দৌড়ির মালিকের বাড়ি চলে গেল, বলে এবার আমি মুক্ত হলাম, বলে ইন্নি উহাজির মাআক, আমি আপনার সঙ্গে হিজরত করব, তাহলে এসো। খায়বারের যুদ্ধ তো বুঝতেই পারছেন, এবারে খায়বারের যুদ্ধের শেষে গনিমত বন্টন হচ্ছে, ওর একটা অংশ আল্লাহ নবী দিলেন, ওই ছেলে সোজা চলে এসে আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল আমি কি গনিমত পাওয়ার লোভে ইসলাম কবুল করেছি? আমি ইসলাম কবুল করেছি জিহাদের ময়দানে তীর লেগে আমার কণ্ঠনালী ছিদ্র হয়ে যাবে এবং আমি এখানে মৃত্যুবরণ করে জান্নাতে চলে যাব, আমি তো গনিমত নিতে আসিনি। যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রসুল কমান্ডার ইন চিফ খোঁজখবর নিয়ে দেখছেন, ঠিকই সেই ছেলে রিপোর্টে আছে। আল্লাহ রসুল বলছেন ও আল্লাহর সঙ্গে তার ওয়াদা কারবারটা সঠিক ছিল, আল্লাহ তার হৃদয়ের বাসনা কবুল করেছেন, সে জান্নাতে চলে গেল, অথচ আলাম ইউসাল্লে সিজদাতান ওয়াহিদাতান, সে একটা সিজদা পর্যন্ত করেনি আল্লাহর জন্য। শুরুর দিকে উহুদের সময়ের ঘটনাটা শুনালাম, আর তার চার বছর পরে খায়বারের সময় সপ্তমীদের ঘটনাটা শুনালাম, এখন আপনি কি বলবেন? ঠিক খায়বারে আরেকটা ঘটনা ঘটল, আল্লাহ রসুলের নিজের গোলাম বেদাম, পাশক্ত সালাত আদায় করে ইমানে কলমা আমরা সবই করে, জেহাদ শেষে শহীদ হয়ে গেছে, সাহাবিরা খুব খুশি বলছে কি সুসংবাদ, আমরা আমাদের একটা গোলাম আসতে আমাদের আগে জান্নাতে চলে গেল, খুব খুশি। আল্লাহ সবাইদের খবরদার জান্নাতের কথা বলবে না, কারণ গনিমতের মাল থেকে একটা চাদর যে চুরি করেছিল ওই একটা চাদর দিয়ে ওকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বলে সর্বনাশ তাই নাকি, কারো কাছে হয়তো একটা জুতার ফিতা ছিল, কারো কাছে একটা সামান্য কিছু ছিল, সব এনে জমা দেয়, পাবলিক মানিতে হস্তক্ষেপ করা যায় না, বাইতুল মাল এটা পাবলিক ফান্ড, এখানে একটি পয়সা হাত দিলে ওটা জাহান্নামের আগুনে পরিণত হবে। তা আল্লাহ রসুলের নিজের গোলাম হয়েও আল্লাহ নবী তাকে জান্নাতে সুসংবাদ দিতে পারলেন না, অথচ সে কিন্তু শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে, অপরাধটা একটাই, সে একটা গনিমতের চাদর চুরি করেছে, এটা অন্যরা জানতো না, আল্লাহ নবী জেনে ফেলে দিয়েছেন। চিন্তা করেন, আজকে আমরা পাবলিক ফান্ড ব্যবহার করছি, সরকারি টাকা ব্যবহার করছি, যারাই সরকারি দায়িত্বশীল, যারাই বিভিন্ন পাবলিক মানি রাখে ব্যাংকে ট্যাঙ্কে সব জায়গাতে, যারাই পাবলিক মানি যাদের হাতে রয়েছে প্রত্যেকেই সাবধান, ওখান থেকে একটি পয়সা যদি আপনার কারণে ক্ষতি হয়ে যায় আপনাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, ওটি জাহান্নামের আগুনে পরিণত হবে, খুবই সাবধান। গনিমত মাল পড়ে আছে, সাহাবীরা কোনো ছুঁয়ে দেখে নাই, যতক্ষণ আল্লাহ নবী নিজে বন্টন না করে দিয়েছেন, এই ইমান নিয়ে তারা দুনিয়াতে এসেছিলেন, আর এই কারণেই পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান করে, আজ পর্যন্ত তারা সেরফ জান্নাতের জন্য কাজ করে গিয়েছেন, দুনিয়ার জন্য নয়। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানবু কাসীরা মিনাল যন্ন ইন্না বাগাযা যন্ন ইসমুন, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় মূলত কয়েকটি কারণে, একটা হলো অহেতুক ধারণা করা, একটা হলো অহংকার করা, একটা হলো হিংসা করা, মৌলিকভাবে কয়েকটি, এটা অত্যন্ত তিনটা বড় দারুণ বিষয়, অহেতুক ধারণার ভিত্তিতেই কিন্তু মানুষ আল্লাহ নবীকে পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে, কত কি বলেছে, সেটা অহেতুক ধারণা। এমনকি হুনায়নের যুদ্ধ হচ্ছে যখন আল্লাহ রসুল অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে গেছেন, তখন 20 দিন আগে মুসলমান হওয়া কিছু নেতা আর মক্কার, তারা বলছে এইবার মোহাম্মদের কাছ থেকে ভূতটা পালাইল, মুসলমানও ভয় পালাচ্ছে, তখন তো ধারণা যে ভূতগ্রস্ত রোগী। তো এই যে অহেতুক ধারণার ভিত্তিতেই মানুষ কিন্তু কাফের হয়, মুমিন হয়, মোনাফিক হয়, ফাসেক হয়, সব কিন্তু অহেতুক ধারণার ভিত্তিতেই হয়। আর দ্বিতীয় হলো অহংকার, আমি এত বড়, আমার কোন মূল্যায়ন হয় না, এই যে একটা অহংকার সবার মধ্যে আছে। আর একটা হলো পরস্পরের সন্দেহ পোষণ করা। তো এই সবগুলো রোগ একসঙ্গে আল্লাহ বলে দিয়েছেন ইস্তানবু কাসীরা মিনাল যন্ন ইন্না বাগাযা যন্ন ইসমুন, তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অহেতুক বহু ধারণাই গুনাহের কারণ হয়। গুপ্তচর বৃত্তি করো না, কে ভালো কে মন্দ যাচাই বাছাই করার দরকার তোমার নেই, তুমি খালি সামনেটা দেখো। ওলা ইয়াগতাব বাদুকুম বাদা, পরস্পরে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারাহতুমুহু, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাও? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। ওয়ান সুবার বিন আওয়াম কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল খালিকা, লা আকুলু ইয়াহলিকু আশ-শা'র ওয়ালাকিন ইয়াহলিকু আদ-দীন, তোমাদের মধ্যে ইহুদি নাসারাদের রোগ অনুপ্রবেশ করবে যে কারণে তারা ধ্বংস হয়েছে, সেটা কি জানো? আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা ও বিদ্বেষ, এটা হালেকা উৎপাটনকারী। আমি বলছি না যে তোমাদের চুল উৎপাটন করবে, আমি বলছি তোমাদের দিন উৎপাটন করবে, আর দিন থাকবে না, শেষ হয়ে যাবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যার হাতে আমার জীবন নিহিত, আমি মোহাম্মদ বলছি তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না তোমরা ঈমান আনবে, আর তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরের মহব্বতের বন্ধনে আবদ্ধ হতে পারবে। আমি কি বলে দেব কোন জিনিস পরস্পরের মহব্বত বৃদ্ধি করে? আফসুস সালাম ওয়াতিমুত তাআম, তোমরা পরস্পরের বেশি বেশি সালাম বিনিময় করো এবং পরস্পরকে দাওয়াত করে খাওয়াও। দেখছেন একটা দারুণ কথা চলে আসছে এখানে, জান্নাতে প্রবেশ করবে না ইমানদার ব্যতীত, আর ইমানদার হতে পারবে না পারস্পরিক মহব্বত ব্যতীত। পারস্পরিক হিংসা পোষণ করে যত বড় পদাধিকারী মানুষ আমরা হই না কেন, যদি জান্নাতে হারিয়ে গেল তাহলে লাভটা কি হলো? কিছু তো হলো না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহাজিরা আখাহু ফাওকা সালাস, ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাত ফাদখাল আল নার, রাওহু আহমদ ও আবু দাউদ। তোমাদের মধ্যে কোন ব্যক্তি জন্য হালাল নয় তিন দিনের বেশি পরস্পরের কথা বন্ধ রাখা, তিন দিনের পরে যদি কেউ মৃত্যুবরণ করে ওই অবস্থায় তাহলে সে জান্নাত জাহান্নামে প্রবেশ করবে। আহমদ আবু দাউদের সহিহ হাদিস। মানুষের মধ্যে হতেই তো পারে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ যখন আমরা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি লেগেই থাকে, কিন্তু এটা একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে হাদিসে যে তিন দিনের বেশি পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না। তিন দিনের পরে তোমাদের দুজনের যে কোনো একজন যদি মৃত্যুবরণ করে ওই অবস্থায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামীস, ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ ফাকালা উনজুরু হাযাইনি হাত্তা ইসতালিহা, রাওয়াহু মুসলিম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে দেখো, জান্নাতের দরজা আল্লাহ পাক প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে খুলে দেন, সেদিন আল্লাহর হুকুমে অসংখ্য মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন। কিন্তু ওই দুই ভাইকে, ওই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না যারা পরস্পরের প্রতি হিংসা এবং বিদ্বেষ পরায়ণ। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, এই দুটোকে ছেড়ে দাও, অপেক্ষায় থাকো, হাত্তা ইসতালিহা, যতক্ষণ ওরা আপোষে আবার মীমাংসা করে নেয় আপসের মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়। হাদিস আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য প্রযোজ্য, বড় হই, ছোট হই, তরুণ হই, বৃদ্ধ হই, সবারই জন্য। তিনি বলছেন, ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাজাসসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে হিংসা করো না, পরস্পরে গোপন দোষ খুঁজে বের করার চেষ্টা করো না, ওলা তানাজাসু দালালি করো না, জিনিসপত্র টাকা দাম যাতে আছে দাম বাড়ানোর জন্য যারা কাজ করে তাকে দালাল বলি আমরা, একটা ভেজাল মালকে ভালো বলে প্রমাণ করার জন্য যারা কাজ করে তারাও তাই করে, বিশেষ করে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সাবধান হয়ে যান, বাতিল ওষুধগুলোকে উত্তম ওষুধ বলে প্রচার করে ডাক্তারদেরকে ঘুষ দিয়ে গিফট দিয়ে রোগীদের কাছে এই সমস্ত ভেজাল ওষুধ যারা বিক্রি করে তারা এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অমনি করে যারা রুগী গরুকে ভালো গরু বানিয়ে কোরবানির সময় বিক্রি করে দালালরা, এরা এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। অমনি করে বিষ মিশানো মাছ যারা বিক্রি করে, ফরমালের মিশানো তরকারি যারা বিক্রি করে আর বলে এই তো এখন উঠিয়ে নিয়ে আসলাম ক্ষেত থেকে, এই মিথ্যা কথা বলে যারা দালালি করার একদল লোক আছে, বাজারে পৌঁছানোর আগেই ক্ষেতওয়ালার কাছ থেকে যারা মাল খরিদ করে নেয়, নিয়ে বাজারে গিয়ে আবার ওখানেই লাভ করে, ওদের কোনো পুঁজি নাই, ওই ভ্যান আসতেছে ওখানে দৌড়িয়ে চলে গেল, এক ভ্যান মাল, ভাই সব নেবো কত করে দেওয়া বলো, বেগুনি কেজি ঠিক আছে ধাড়া কত, এখন ধাড়া ছাড়া বিক্রি হয় না, আবার 5 কেজি নিতে হবে, কত দাম, এত টাকার দাম, ঠিক আছে আমি একটা দিচ্ছি আমি নিয়ে নিলাম, ও কিন্তু টাকা দিল না, নিয়ে চলে এলো বাজারে, ওখানে হয়তো 58 পয়সা বেশি 50 পয়সা বেশি লাভ হয়ে গেল, বেচা শেষ। যদি ওই খেতোয়াল নিজে বাজারে ঢুকতে পারত সে কিন্তু ওই 50 পয়সা লাভ নিজে পাইত, কিন্তু তাকে ঢুকতে দেওয়ার আগেই দালাল কাজ সেরে নিল, তার কোনো কষ্ট নেই, সারা একটা মুখ বাজিয়ে কাজ করলো। আর খেতোয়াল যে সারা বছর পানি দিল সার দিল কত কি কষ্ট কষ্ট করে যে ক্ষেত, যে কত কষ্ট করতে হয় যারা ক্ষেত করে তারাই জানে, সে কিন্তু মাহরুম হয়ে গেল মধ্যস্বত্বভোগী। ওই এখান থেকে মোহনপুরে ফুলকপি গত বছর দেখছিলাম 1 টাকা কেজি, ওই 1 টাকা কেজি মোহনপুরে ফুলকপি আমরা নদাবড়া খেলাম 20 টাকা কেজি, মাঝখানে যে 19 টাকা লাভ করলো কে, যারা জীবনে একদিন মাঠমুখো যায় নাই সে কিন্তু লাভ করলো, যে গরিব দিন রাত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করলো সে বঞ্চিত হলো। আল্লাহ রসুল বহু আগেই এদেরকে সাবধান করে খবর দাও, ওলা তানাজাসু, দালালি ব্যবসা করো না, ধ্বংস হয়ে যাবে তোমরা, এগুলো ছাড়ো, মানুষকে প্রতারিত করো না, কোনো ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও, তোমার ভাইয়ের কি করে দূরে পয়সা বাড়ে সেই চেষ্টা করো, কৃষক ভাই কি করে উন্নতি লাভ করে, কৃষক ভাই কিভাবে 2 টাকা বেশি লাভ করে তুমি সেই চেষ্টা করো। আমরা রিক্সায় উঠি, বুড়া রিক্সায় উঠি না, জোয়ান রিক্সায় উঠি, কারণ বুড়া আস্তে চালাবে জোয়ান দ্রুত চালাবে, কিন্তু এটা একবার ভেবে দেখি না এই বুড়ো মানুষটা কম কষ্টে আজকে রিক্সায় ওঠে নাই, সে কি এখন রিক্সা চালানো বয়স, উচিত হবে ওই বুড়ো মানুষটা রিক্সায় উঠে বিদেশ সময় যে 10 টাকা ভাড়া হয় তাকে 20 টাকা দেওয়া, এটা হল মানুষের উন্নত মানুষের লক্ষণ। প্রতিটি বিষয়ে আল্লাহ রাসূল আমাদের হেদায়াত দান করে গেছেন, উচিত হবে আমাদের সেদিকে মেনে চলা। সবশেষে সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য কি করণীয়, কিভাবে বাঁচবেন, কারণ আমরা তো মারামারি করবো ঠেকাবে কে, লোক লাগবে না, কোরআন তো বলছে আরটা তো শুনলেনি, হাদিসটা শোনেন, যে কোনো মানুষ যখন বিদায়কালীন কোনো কথা বলে, বাপ যখন মৃত্যুর সময় ওসিয়াত করে সন্তানের কাছে, বলুন সেই সন্তানের জীবনের সবচেয়ে প্রিয় কথা কিন্তু সেইটা, তাই না, এমন কোন সন্তান মধ্যে পাওয়া যায় না যে মৃত্যুকালে তার বাপের বা মায়ের কোনো ওসিয়াতকে সে পালন করে না, জীবন দিয়ে হলেও পালন করে, এমনকি মৃত্যুর আগে একটা জিনিস খেতে চাইছিল আমি দিতে পারিনি, সারা জীবন মনে দুঃখ থাকে আহা এই জিনিসটা কেন আপনাকে খাওয়াতে পারেনি, এটা স্বাভাবিক। উম্মতের সবচেয়ে বড় মানুষটাকে আমাদের রসুল নাম, তার জীবনের সর্বশেষ ভাষণ কোথায়, বিদায় হজে নয়, এরপরে তো তিনি মাত্র 81 দিন বেঁচে ছিলেন। জীবনের সর্বশেষ ঐতিহাসিক ভাষণ নিয়ে পৃথিবীতে যে কত গোন্ডার ডক্টর হলে ঠিক নাই, কিন্তু সেই ভাষণে তিনি কি বলেছিলেন, সেই ভাষণের সরাসরি শ্রোতা যিনি তার মুখ দিয়ে শুনুন। কারণ আবি উমামাত আল বাহলি রাদিয়াল্লাহু আনহু কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হজ্জাতিল বিদা, আমি নিজ কানে আমার রসুলকে বিদায় হজে বলতে শুনেছি, উবুদু রাব্বাকুম, হে আমার উম্মত, তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো, সাল্লু খামসাকুম, পাঁচক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করো, আদু জাকাত আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের জাকাত দাও, আর ওয়াতিউ যা আমরিকুম, তোমরা আমিরের আনুগত্য করো, উদখুলু জান্নাত রাব্বিকুম, এবং তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করে। বলুন সুবহানাল্লাহ, সেরে পাঁচটা কথা বলে জীবনের শেষ বক্তব্য রেখে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো, পাঁচক্ত সালাত আদায় করো, মালের জাকাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, আমিরের আনুগত্য করো, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাসাই শরীফ হাদিস মিশকাত 571 নম্বর পড়বেন, কি চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। যদি মুসলিম উম্মাহ খালি এই 5টি কথার অনুসারে হইতো, এত মারামারি কাটাকাটি হইতো না। এখানে আমির বলতে দেশের সর্বোচ্চ শাসনকর্তা থেকে শুরু করে একদম ঘরের শাসনকর্তা বাপ পর্যন্ত চলে আসবে, যিনি যেখানে যেটুকু আমরের অধিকারী, হুকুমদানের অধিকারী, তিনি ততটুকু আনুগত্য পাওয়ার অধিকারী। আলা কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমার প্রত্যেকে দায়িত্বশীল এবং সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে। অতএব আনুগত্যহীন জীবন, অবাধ্য জীবন ইহুদিদের জীবন মুমিনের জীবন নয়। যদি আমরা জান্নাত পেতে চাই, আমাদের অবশ্যই অনুগত এবং শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে হবে। আর এখানে যে সবচেয়ে সমস্যা হয় আমাদের একটাই, যে ওকে পছন্দ না একে নেব। এই যে শুরু হয়, এই যে গণতন্ত্র আমাদের এমন একটা অবাধ্য জীবন শিখিয়ে দিয়ে গেছে, এখানে বাধ্যতার কোনো খবর নাই। এখানে বিরোধী দল ফরজ, নাহলে গণতন্ত্রই হয় না। বিরোধী দলের কাজ কি সরকারের আনুগত্য করা না বিরোধী করা? বিরোধী করে না, বিরোধী করা ফরজ। কি চমৎকার একটা ভাষা বের হয়েছে। ইসলামী সমাজে হেজবে ইখতিলাফ বা হেজবে ইকতিদার বলে কোনো কথা নাই। একটা শাসক দল আর বিরোধী দল বলে কোনো কথা ইসলামী খেলাফতের মধ্যে নাই। ইসলামী খেলাফতে সবাই এক আমিরের আনুগত্য করবে, আমির এবং মামুরের মাঝখানে কোনো পদ নাই। এই মেজাজ যতদিন তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর সমাজে শান্তি আসবে না। ইমানদাররা কখনোই ওই শয়তানি আদর্শ অনুসরণ করবে না, তারা আল্লাহ রসুলের বিদায় হজের ভাষণের অনুসরণ করবে, কোরআন এবং হাদিসের অনুসরণ করবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দাবি পৃথিবীর মানুষের কাছে। যতদিন পর্যন্ত মানুষ আনুগত্যশীল না হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আপনি বললেন মানুষটা খারাপ, ঠিক আছে, খারাপ হলেও আনুগত্য করতে হবে। মুসলমানদের সামনে আদর্শ রয়েছে, ইযিদ বিন মুআবিয়ার মতন মানুষের আনুগত্য করেছে, অন্ততপক্ষে 60 জন সাহাবি তার হাতে বায়াত করেছে। নাম জানেন? নাম বলতে আপনি চমকে উঠবেন। বিখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন ওমর, নাম শোনেন নাই? তিনি কার হাতে বায়াত করেছিলেন? ইযিদের হাতে। তিনি জানতেন ইযিদ নিঃসন্দেহে কোন উত্তম মানুষ নয়, তথাপি যেহেতু সে শাসন ক্ষমতা বসে আছে, তার বিরুদ্ধে যুদ্ধ করা মানে সমাজে আরো বেশি অশান্তি সৃষ্টি হওয়া। তাই তিনি তার হাতে বায়াত করলেন এবং তাকে নসিহাত করলেন। তিনি শুধু একা নন, বহু নসিহাত করা হয়েছে, এবং অবশেষে আলী ইবনে আবু তালেবের ভাই মুহাম্মদুল হানাফিয়া বলতে বাধ্য হয়েছেন, আমি ইযিদের দরবারে বহুদিন থেকেছি, তাকে সবসময় ফেকা এবং হাদিস সম্পর্কে আলোচনা করতে শুনেছি, তোমরা যেসব বদনাম তার সম্পর্কে করো আমি তো কোনোদিন তা দেখি নাই। মানে বদনামী একদল লোক আছেই, তারা বদনাম করবে, তা আসল যে কি উনি সেখানে ওনার ময়দানের থেকে বুঝেছেন যে আসলে লোকটা ভালো ছিল। এজন্য ইমাম গাজ্জালি বলতে বাধ্য হয়েছেন, খবরদার তোমরা এই জিতকে মালউন বা মাকযুব বলো না, বরং অনুরূপ বলো মাগফুর, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন। এর বেশি আমরা বলতে পারি না। এটা একটা স্রেফ একটু দৃষ্টান্ত দিচ্ছি, স্রেফ সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে যিনি যখন যেভাবে দায়িত্ব পালন করবেন তার প্রতি অনুগত হওয়ার মধ্যেই বরকত বেশি। এটি হলো আল্লাহ নবীর হাদিসের মূল তাৎপর্য। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।